الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أذكر এই মাহফিলে উপস্থিত সম্মানিত বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা নতুন একটা বছরে পদার্পণ করতে পেরেছি, তারই তরে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার দূত, উত্তম আদর্শের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম। আজকে যে বিষয়টি আলোচিত হবে ক্ষুদ্র পরিসরে, তা হচ্ছে শুভ নববর্ষ। শুভ নববর্ষে ইসলামের দৃষ্টিতে মুসলমানদের নিকট কি করণীয় এবং কি বর্জনীয়, এবং কি করছি আর কি হচ্ছে, এ বিষয় নিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে দুটি কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা হাশরের যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যা প্রেরণ করেছো সেই প্রেরিত বিষয়ের প্রতি নজর দিয়ে দেখো। আগামী কালের জন্য যে বিষয় প্রেরণ করছো, ভবিষ্যতের জন্য যে বিষয়গুলি প্রেরণ করছো, যে কর্মগুলি প্রেরণ করছো, সেগুলি যেন তোমরা খতিয়ে দেখো। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো সে বিষয়ে খবর রাখেন। অনুরূপী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতে বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বসীর। তোমরা তোমাদের নফসের জন্য যা প্রেরণ করো, ভালো কর্মের মধ্য থেকে যা কিছু প্রেরণ করো, তা আল্লাহর নিকট তোমরা যথাযথভাবে প্রাপ্ত হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন। অনুরূপী আয়াত সূরা মুজাম্মিলের 20 নম্বরে আল্লাহ ঘোষণা করেছেন একই কথাই, যে ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নফসের জন্য, নিজেদের জন্য যা কিছু প্রেরণ করছো, কল্যাণকর কাজ, সব কিছুই তোমরা আল্লাহর কাছে পাবে। এই দুটি আয়াতকে সামনে রেখে আমরা আগামী দিনের জন্য, আগামী জীবনের জন্য, আগামী বছরের জন্য কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, কি ভালো কাজ করছি করব এবং কি মন্দ কাজ করছি এবং করব, সে বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খতিয়ে দেখা দরকার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কর্মের পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণকারী। যা কিছু ভালো করছি তা যেমন সংরক্ষিত থাকবে, যা কিছু মন্দ করছি তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে সংরক্ষিত থাকবে। সুতরাং আজকে যেমন আমরা মিডিয়ার উন্নত যুগে টিভির পর্দায় যখন কোনো বক্তব্য পেশ করি সেটাকে এমনভাবে ধারণ করা হয় ক্যামেরার মাধ্যমে যে আমার কোথায় কিভাবে নড়াচড়া করেছি, হাত নড়িয়েছি, মাথা নড়িয়েছি, মুখ নড়িয়েছি, কিভাবে ভ্রুকুঞ্চিত করেছি, সমস্ত বিষয় এই ক্যামেরাতে ধারণ করা হচ্ছে এবং আমার মনে থাকছে না যে আমি কখন মুখ নড়িয়েছি, কখন হাত নড়িয়েছি। কিন্তু বিপরীতে যখন আমরা এটাকে রিভিউ করে দেখতে যাই তখন সমস্ত কিছু আমার সামনে স্পষ্ট হয়ে উঠে আসে। দুনিয়াতে যদি মানুষ আল্লাহর সামান্য জ্ঞান দেওয়া, আল্লাহর দেওয়া সামান্য জ্ঞান নিয়ে যদি এত কিছু করতে সক্ষম হয় তাহলে মহান রব্বুল আলামিন আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ধাপ, প্রতিটি কর্ম, সেটা ন্যায় হোক অন্যায় হোক, সমস্ত কর্মই আল্লাহ রব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। এর প্রমাণ পবিত্র কোরআনে অনেক জায়গায় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই মুখ থেকে মানুষের বের হয় না কেন সেটাকেই সংরক্ষণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের প্রহরী রয়েছে। সুতরাং এই আয়াতের ব্যাখ্যায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের সেই দিনের হিসাব গ্রহণ করার পূর্বেই তোমরা নিজেদের নফসকে হিসাব করে দেখো, পর্যালোচনা করে দেখো যে কি নিজের জীবনে কি কি ভালো কাজ করেছো, কি অন্যায় করেছো, কি কল্যাণ করেছো, তাহলে তুমি অনুধাবন করতে পারবে যে আজকের দিনে আত্মসমালোচনা করে যদি আমি বের করতে সক্ষম হই কি কি অন্যায় করলাম, কি কি ভালো কাজ করলাম। এভাবে প্রতিটি দিন যদি, দিন শেষে রাতের বেলায় যদি কোনো মানুষ নিজের আত্মসমালোচনা করে যে আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে সমস্ত কর্ম করেছি সেই সমস্ত কর্মের মধ্যে কোনটি সঠিক হয়েছে, কোনটি ন্যায় হয়েছে এবং কোনটি ব্যঠিক ও অন্যায় হয়েছে, অন্তর আপনার বিবেক সঠিক ফয়সালা দিবে যে আপনি কোনটি অন্যায় করেছেন। ঠিক তেমনিভাবে প্রতিদিন যখন করব তাহলে প্রতি মাসের হয়ে যাবে, ঠিক প্রতি মাসের যখন হবে তখন এইভাবে এগারো বারো মাস পর্যন্ত আমার হিসাব হয়ে যাবে। তাহলে প্রতি বছরে যেমন মানুষ ব্যবসায়ীগণ নিজস্ব ব্যবসায়ের আয় ব্যয় হিসাব করার জন্য প্রতি মাসিক যেমন একটা হিসাব সংরক্ষণ করে থাকেন, ঠিক তেমনিভাবে বছর শেষেও একটা হিসাব সংরক্ষণ করে থাকেন, যা অনেক সময় হালখাতা নামে পরিচিত হয়ে থাকে আমাদের মাঝে। তো এই বছর শেষে তিনি হিসাব করে দেখেন যে বিগত বছরে আমার কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা লস হয়েছে, কত টাকা ফায়দা হয়েছে, কত টাকা বাকি গেছে, কত টাকা ড্যামেজ গেছে, সমস্ত কিছু যখন তিনি হিসাব করে ছোট্ট একটা এক পাতার মধ্যে